এসেছে সময় গর্জে ওঠা, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় গর্জে ওঠা, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় অস্ত্র হাতে, এসেছে সময় অস্ত্র হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার, এসেছে সময় গর্জে ওঠা, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় গর্জে ওঠা, এসেছে সময় বদলা নেবার। দেখো আজ তুমি শামের দিকে, মজলুম মুসলিম ডাকছে তোকে, দেখো আজ তুমি শামের দিকে, মজলুম মুসলিম ডাকছে তোকে, দেখো আজ তুমি আফগানে, দেখো আজ তুমি আফগানে, শহীদ হাফেজ ভাই ডাকছে তোকে, গর্জে উঠো অস্ত্র হাতে, গর্জে উঠো অস্ত্র হাতে, সিংহের মতো হুঙ্কার দিয়ে, গর্জে উঠো অস্ত্র হাতে, সিংহের মতো হুঙ্কার দিয়ে, এসেছে সময় গর্জে ওঠার, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় গর্জে ওঠার, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় অস্ত্র হাতে, এসেছে সময় অস্ত্র হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় গর্জে ওঠা। লড়বো এবার তোদের সাথে, অস্ত্র হাতে নিয়েছি, লড়বো এবার তোদের সাথে, অস্ত্র হাতে নিয়েছি, শহীদ ভাইয়ের বদলা নিতে, শহীদ ভাইয়ের বদলা নিতে ময়দানে আমরা এসেছি, শহীদ ভাইয়ের বদলা নিতে ময়দানে আমরা এসেছি, লড়বো এবার তোদের সাথে, অস্ত্র হাতে নিয়েছি, শহীদ ভাইয়ের বদলা নিতে ময়দানে আমরা এসেছি, আল কায়দার পতাকা নিয়ে, আল কায়দার পতাকা নিয়ে এবার আমরা এসেছি, এসেছে সময় গর্জে ওঠার, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় গর্জে ওঠার, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় অস্ত্র হাতে, এসেছে সময় অস্ত্র হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার, এসেছে সময় গর্জে ওঠার, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় গর্জে ওঠার, এসেছে সময় বদলা নেবার, এসেছে সময় গর্জে ওঠার, এসেছে সময় বদলা নেবার।